আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে দর্সে আলোচনা করব, এক ভাই মারা গেলে তার আত্মীয় স্বজনকে দেখা করে সান্ত্বনা দেওয়ার কথা। আমরা অবশ্যই আমাদের একজন সাথীকে হারিয়েছি গত সপ্তাহে, তার জন্য আমাদের মন বড় ব্যথিত। তাদের পরিজনের সঙ্গে যোগাযোগ করারও ক্ষমতা নেই, আর তার লাশের সাথেও যোগাযোগ রাখা আমাদের এখনো পর্যন্ত যাই না। কোথায় মাটি হবে, দেশে পাঠানো হবে না মাটি হবে? দেশে পাঠানো হবে। অতএব তার জন্য দোয়া ছাড়া আমাদের আর করার কিছুই নেই। আল্লাহ ইয়াগফির লাহু ওয়া ইয়ারহামহু, আল্লাহ তাকে ক্ষমা করুন এবং রহম করুন এবং তার প্রশস্ত জান্নাতে জায়গা দিন। আমাদের সাথে বহুকাল থাকলেন, দার্সে বহু এলেন, শেষবারের সঙ্গে হজ করে এলেন এবং আমারও খিদমত করেছেন অনেক। লোক হিসাবে আমি ভালোই জানি, ওয়াল্লাহু হাসিবুহু। আর আল্লাহ তাআলা বলছেন, আনতুম সুহাদা উল্লাহি ফিল আরদ, তোমরা মুমিনরা জমিনের বুকে আল্লাহর সাক্ষী। তার মানে যদি আমরা বলি যে সে ভালো, তো আল্লাহর কাছে ভালো সুপারিশ হিসাবে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের সুপারিশ গ্রহণ করবেন, যদিও আমরা জানাজা পড়ার সুযোগ হয়তো পাব না। যে ব্যক্তি চলে গেছে সে তো আর ফিরে আসবে না, যে যাবার সে চলে যায়, ফিরে নাহি আসে গো, সে আন্ধার অমানিসায় চাঁদ নাহি হাসে গো। এই জায়গাটার পূরণ কেউ করবে না, তার সিটে আর কেউ বসবে না। সে যে মানুষ ছিল, সেই মানুষের পরিচয়, সেই মানুষের আচার ব্যবহার আচরণ অন্য মানুষ এসে পূরণ করতে পারবে না, যে যায় সে চলে যায়। সুতরাং আমরা তার জন্য দোয়া করি। এখন মোমিনের কর্তব্য তার বাড়িতে গিয়ে তার বাড়ির লোককে সাক্ষাৎ, লোকের সাথে সাক্ষাৎ করে, বাপ মা হোক, ছেলে মেয়ে হোক, স্ত্রী হোক, যার সাথে যার সাক্ষাৎ চলবে, সে সাক্ষাতে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেবে। কেননা তারা এখন শোক সন্তপ্ত, শোক সন্তপ্ত, তারা কান্নায় ভেসে আছে, শোকে ভেসে আছে। তাদেরকে আপনি গিয়ে সান্ত্বনা দেবেন, উপদেশ দেবেন, উপদেশের মানুষ হলে উপদেশ দেবেন, আর না হয় সান্ত্বনা দেবেন যে ভাই বিপদ তো সবারই আসে, তোমার এসেছে আজ, তোমার কাল আমার, দুনিয়ার হাল এই অবস্থা। আমরা আজকে জানব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পরিবারে এইভাবে সাক্ষাৎ করে কি কথা বলতেন, সেগুলো বলা আমাদের দরকার এবং শেখা দরকার, যে কাউকে দেখা করতে গেলে কি বলা দরকার। এবার এক একজন এক এক রকম বলবে, যেমন আমি বললাম আমি হজ করতে গেছি, আমার সঙ্গে হজ করে এলো বেচারি, তাই না? এবার যার যেমন, হ্যাঁ গো পরশু দিনে মাছ ধরে এলো গো, এই এই বড় মাছ পেল, যে যেমন যায় যে কথা বলে, মানুষ যে সান্ত্বনা দেয় এক একটা গল্প তুলে, এক এক রকমের কাহিনী তুলে মানুষ কথা বলে, কিন্তু কি বলতে হয় আসলে আমরা আজকে জানব ইনশাআল্লাহ। মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যেহেতু শোকাহত, তাই তাদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করা মুসলিমের কর্তব্য। সমবেদনা প্রকাশ হবে তাদেরকে সওয়াব স্মরণ করিয়ে, ধৈর্য সহ্যের তাকিদ দিয়ে। কি ধৈর্য ধরুন, ধৈর্য ধরে সওয়াবের আশা রাখুন, তাহলে কেয়ামতে সওয়াব পাবেন। যে ব্যক্তি অনুরূপ সমবেদনা প্রকাশার্থে এবং মরা বাড়ির লোকদেরকে সান্ত্বনা দিতে যায়, সান্ত্বনা প্রথম কি বললাম, সান্ত্বনা দিতে গিয়ে কি করবে, এক ধৈর্য দানের ধৈর্য ধরতে বলবে, আর নম্বর দুই সওয়াবের আশা করবে, সওয়াবের আশা করতে বলবে, আর নম্বর তিন মাইয়েতের জন্য দোয়া করবে। কারণ মাইয়েতের জন্য আপনি পেছনে দোয়া করলে তো বটেই, তাদের সামনে যখন দোয়া করবেন তাদের মনটা ডাগর হবে না, হবে না যে দেখো আমার আব্বার জন্য দোয়া করছে। এই তিনটে কাজ করতে হবে সান্ত্বনা দিতে গিয়ে। যদি আপনি এটা করেন তাহলে আপনার জন্য সওয়াব কি? এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন শুনেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আযযা আখাহুল মুমিন মিন মুসিবাতিন কাসাহুল্লাহু হুল্লাতান খাদরা ইউহবারু বিহা ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোন মুসিবতের সময় তার মুসলিম ভাইকে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবুজ রঙের লেবাস পরাবেন যা অন্যান্য লোকে দেখে ঈর্ষা করবে, হিংসা করবে, কি সুন্দর লেবাস। আমরা যখন সৌদি আরব থেকে যাই ভালো ভালো জামা পড়ি, তাই না? তখন লোকে দেখে হিংসা করে, আমাদের অ্যাটাচি দেখে লোকে হিংসা করে, ভিসা চায়। আর যদি বলি ভাই ভিসা খুব অসুবিধা, হ্যাঁ নিজে এখন পেয়েছে তো আমাকে আর দেবে না, হিংসা হয়, তাই না? তো স্বাভাবিক। সুতরাং কিয়ামতের দিনে আমাদের লেবাস দেখে যে ব্যক্তি এরকম কাজ করবে, লেবাস দেখে কি করবে, হিংসা করবে, সমবেদনা প্রকাশ করার সময় এমন কথা বলা কর্তব্য যাতে মাইয়েতের আত্মীয় স্বজন সান্ত্বনা পায়, দুঃখের ভার হালকা হয়, আল্লাহর তকদিরে সন্তুষ্টি প্রকাশে উদ্বুদ্ধ হয় এবং তকদিরে যা ছিল তাই হয়েছে মনে করে ধৈর্যের বাঁধ না ভাঙে। কি করবে ভাই, আমাদের বিপদ হলে কি বলতে হয়? কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর আর কি বলতে হয়? হাই হাই গো, আমার সর্বনাশ হয়ে গেল বলতে হয়। এর বদলে কি বলতে হয়? কি বলতে হয় কি মুখে? ও তো হলো বললাম, ইন্না লিল্লাহ বলতে হয়, তারপর আর কি বলতে হয়? 40 বিঘে সম্পত্তি ধান নষ্ট হয়ে গেছে শিলাবৃষ্টিতে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার আর কি বলতে হয়? হাই হাই হাই হাই হাই হাই করতে হয় না কি করতে হয়? এই হাই হাই পস্তানির বদলে কি বলতে হয়? হা ইয়ব কদ্দারাল্লাহু ওয়া মা শা ফাল, কদ্দারাল্লাহু ওয়া মা শা ফাল, আল্লাহ তকদিরে লিখেছিলেন যা ইচ্ছা তাই করেছেন, আমার করার কিছু নেই, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, সুতরাং আমার করার কিছুই নেই। এই বলে ধৈর্য ধরতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু পরিবারকে অনুরূপ সাক্ষাৎ করে সান্ত্বনা দিতেন, তার সেই মধুমাখা কথামালা স্মরণে থাকলে অতি উত্তম, নচেত নিজের তরফ থেকে সেই রূপ কথা বলা কর্তব্য যা বিপদগ্রস্তের মনে শান্তির মলম হয়, আসল উদ্দেশ্য সাধিত হয় এবং তা যেন শরীয়তের অনুকূল হয়। ইব্রাহিম যখন মারা গেলেন তখন আল্লাহ নবী কি বললেন? যে ইন্নাল আইন লা তাদমা, চোখ দিয়ে পানি পড়ে এটা স্বাভাবিক, পানি গড়িয়ে পড়বে, আমি মাতম করি না, কিন্তু চোখ দিয়ে পানি কেউ রুখতে পারবে না। ওয়াল কালবু ইয়াহজান, আর হৃদয় ব্যথিত হবে, দুঃখিত হবে, শোক সন্তপ্ত হবে, কেউ বাহির দিতে পারবে না। আর ইব্রাহিম ওয়া ইন্না লি ফিরাকিকা ইয়া ইব্রাহিম লা মাহজুনুন, তুমি যে চলে গেলে তার জন্য আমরা খুবই ব্যথিত। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরিদি রাব্বুনা, আও ইয়ারদা রাব্বুনা, যে আমরা সেই কথাই বলবো যে কথায় আমাদের রব রাজি, আমার রব রাজি। এক ব্যক্তিকে টেলিফোনে সান্ত্বনা দিলাম, তার ছেলে মারা গেছে। ছেলে মারা গেছে, কোন ছেলে? মানে উচ্চ শিক্ষিত হয়ে চাকরি, মানে এ পেয়ে গেছে, লেটার পেয়ে গেছে চাকরি হওয়ার, চাকরিতে জয়েন করবে, আর তার আগে এমন একটা রোগ, মাত্র কয়দিন জ্বর ছিল মারা গেল। কেমন ব্যথা লাগে, যে এইমাত্র উপার্জনশীল ছেলে, এইমাত্র তাকে খরচ খরচা করে পড়িয়ে এসেছে, চাকরি করত এবং পয়সা আসত বাড়িতে, বাকি ছেলের মানুষ হতো, তাদেরও ভরণ পোষণ হতো, কিন্তু মারা গেল। তাকে সান্ত্বনা দিতে গেলাম, বললাম ভাই আল্লাহর কাছে সবুর করো, আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ তুলে নিয়েছেন। ওই যে ওই সান্ত্বনা দেওয়ার কথাটা মনে আছে, রুমাইসা, রমিসা বিবির কি বলেছিলেন স্বামীকে? কি বলেছিলেন স্বামীকে? আগে বুঝিয়েছিলেন, যদি কেউ তোমাকে কোনো জিনিস ধার দেয়, যদি কেউ কোনো জিনিস আপনাকে ধার দেয়, তারপর সে যদি ফেরত চায়, তাহলে কিছু বলার আছে? স্বামী কি বললেন? না, তার জিনিস সে নেবে, কি বলার আছে? বলে তাহলে শোনো বা শুনুন, যে ছেলে আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন, তারই তো আল্লাহর দেওয়া, আল্লাহর ধার দেওয়া, সেই ছেলে আল্লাহ ফিরিয়ে নিয়েছেন। দেখছেন বুদ্ধিমতী মেয়ে, এ হচ্ছে নারী, ভেরিটা এরকম বলতে পারবে না, সারি সর্বস্ব ভেরিদের মুখে এরকম কথা আসবে না। নারী, মুসলিম নারী দেখেন স্বামীকে এরকম কথা বলে সান্ত্বনা দিচ্ছে, বোঝাচ্ছে। হ্যাঁ, কজন মহিলা আছে যে মহিলারা স্বামীকে নামাজ পড়তে তাকিদ করে, উল্টে স্বামী তো করে করে, হ্যাঁ তাকিদ করে করে পারে না, উল্টে মহিলা স্বামীকে তাকিদ করছে, আছে বহু মহিলা আছে যারা নারী। তো এইভাবে বোঝাবেন, তাকে বোঝালাম যে ভাই আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ, এটা কোনো কথা হলো? এত বড় ছেলেটা হলো নি, মারা গেল, তুলে নিল, এটা কোনো কথা হলো? বুঝলেন, সত্যি তার মন ব্যতীত দুঃখিত, এত দুঃখ পেয়েছে সে, এত তৈরি ছেলে। এমনি ছোট ছেলে মারা যায় সমস্যা নেই, বুড়ো মানুষ মারা যাক সমস্যা নাই, ধৈর্য থাকবে মনে, কিন্তু একটা তৈরি জিনিস যখন হঠাৎ করে মারা যায় তখন মনে আঘাতটা বেশি লাগে। আর এটাই তো পরীক্ষা, এটাই হচ্ছে বেশি পরীক্ষা। মানুষ প্রথম চোটে যদি ধৈর্য ধরতে পারে তাহলেই তার ধৈর্য, সেটাই হচ্ছে আসল ধৈর্য। আর পরে আস্তে আস্তে ধীর পানিতে পাথর কাটে সে তো হবেই, তখন তো এমনিতেই ধৈর্য চলে আসবে। এখন সে নিশ্চয়ই নিশ্চিত আছে, কিন্তু ওই সময়ে ধৈর্য রাখতে না পারলে নিশ্চয়ই ক্ষতি হবে, কুফরি হবে, তাই না? আল্লাহর আল্লাহর ইচ্ছাতে যদি কেউ অভিযোগ আনে, আল্লাহর ইচ্ছাকে যদি খারাপ মনে করে, বা আল্লাহর ইচ্ছাতে যদি কেউ নারাজ হয়, আল্লাহর ভাগ্যে যদি কেউ অসন্তুষ্ট হয়, এটা কোনো কথা হলো? আমার তৈরি ছেলেকে নিয়ে নিল, এই হচ্ছে কুফরি কথা। আবার তাকে সান্ত্বনা দিলাম, বোঝালাম, যাই হোক, এইভাবে তাকে বোঝাতে হবে, সান্ত্বনা দেওয়ার সময় বোঝাতে হবে, ভাই আল্লাহর ভাগ্যে কোন রকমের অভিযোগ আনা যাবে না। তার কারণ কি জানেন, আল্লাহ আপনাকে পাঁচটা বেটা দিয়েছেন, আমাকে পাঁচটা বেটি দিয়েছেন, একটাও বেটা দেননি। ওনাকে একটা ছেলে দিয়েছেন, ওনাকে একটা মেয়ে দিয়েছেন, ওনাকে কিছুই দেননি। এটা আল্লাহর ইনসাফ না বেইনসাফ? ইনসাফ না বেইনসাফ? সবাই তো মানুষ, কেন ওকে সাতটা দিল, আমাকে একটাও দিল না, বেইনসাফি না? কেন আল্লাহর ইনসাফ? এটা আল্লাহর ইনসাফ কি না? না বেইনসাফি। যদি ইনসাফ হয় তো কেন, কি করে হতে পারে, ও কিছু দিল না আমাকে সাতটা দিল? তাহলে স্বেচ্ছাচারী, এভাবে তো স্বেচ্ছাচারিতা ঠিক না। মঙ্গল রাখতে পারে না পারে তো বুঝি না, কিন্তু আল্লাহ তাআলা এরকম করলেন কেন, এতে কি এটা কি বেনসাফি হয় না? বেনসাফি এই জন্য হয় না, বেনসাফি তখন হয় যখন কারো উপরে কারো অধিকার থাকে। যেমন আপনার আব্বা, আপনার আব্বা, আপনার দুই ভাই, আপনার আব্বা করলেন কি, জমি লিখে দিলেন দুই ভাইকে, একজনকে পাঁচ বিঘে, একজনকে দশ বিঘে। তখন লোকে কি বলবে, বেনসাফ, ওকে পাঁচ বিঘে দিল আমাকে দশ, ওকে দশ বিঘে দিল আমাকে পাঁচ বিঘে, বলা যাবে না? যাবে না। কেন না, বাপের উপরে অধিকার আছে, হক আছে না নেই, এটা অধিকার। কিন্তু আল্লাহর উপর আপনার অধিকার আছে? আরে আল্লাহ তাআলা আপনাকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছে, শুকরিয়া আদায় করুন, খেতে দেখ আর না দেখ, মানুষ করে পাঠিয়েছেন, এটাই বড় কথা। আপনাকে ইচ্ছা করলে নর্দমার কীট করতে পারত, জঙ্গলের পশু বানাতে পারত, গাছপালা তৈরি করতে পারত, কিছু বলা ছিল? কিছুই বলা ছিল না। তো আপনাকে ছেলে দেয়নি, বলার কি আছে? এটা মহারাজার মহাবাদশার কোন বেইনসাফি না, যেহেতু তার উপরে আমার কোন অধিকার নেই। আমি কথা দুজনে বলি, আমি আমি আপনাদের হুজুর কারো আত্মীয় নই, কারো স্বজন নই, ঠিক, দর্শে আসেন, দর্শ শোনেন, এই সম্পর্ক আছে, ইমানি সম্পর্ক। আমার কাছে দশ হাজার টাকা এলো, দশ হাজার টাকার মধ্যে সাত্তার ভাইকে দিলাম পাঁচ হাজার, হেলালকে দিলাম তিন হাজার, আমিনকে দিলাম একশো, তারপরে জাইনালকে দিলাম দুশো, তারপর অমককে দিলাম তিনশো, এইভাবে যাকে যেটা পেলাম পাঁচ হাজার, কাউকে সাত হাজার, কাউকে পাঁচশো, কাউকে দুশো। এটা বেইনসাফি? এটা বেইনসাফি? কেন বেইনসাফি নয়? যেহেতু আমার উপরে আপনাদের কোন অধিকার নেই, আমার ইচ্ছা, আমার নিজস্ব টাকা, আমি যাকে যত দিয়েছি দিতে পারি। হেলালের বলার কি আছে, আমি সাত্তারকে দিয়েছি তো, সাত্তারের বলার কি আছে, আমি হিরণকে দিয়েছি তো, কারো কিছু বলার নেই। কেন না, ও টাকার অধিকার নেই, এমন নয় যে আমরা সবাই সমান, হুজুরকে সবাইকে সমান দিতে হবে, না, যদি অধিকার থাকতো তাহলে, আল্লাহর উপরে কারো অধিকার নেই। সুতরাং আল্লাহ তাআলা দিয়েছেন নিয়েছেন কিছুই বলার নেই, তার জিনিস তিনি ফিরিয়ে নিয়েছেন। যেমন রমিসা বুঝেছিলেন, আল্লাহু আকবার, রমিসা বুঝলেন, অথচ এই লোক বুঝল না যে ছেলে মারা যাওয়াতে সে বলল কি, এটা কোন কথা হলো, আমার তৈরি ছেলে মারা গেল, এ হচ্ছে কুফরি। সুতরাং যদি আপনি এরকম কাউকে দেখেন, অনেক মূর্খ মানুষ আছে এই ধরনের কথা বলে, অনেক কথা বলে, কত লোকের কত হাঁস মুরগি রয়েছে, মেয়েদের কথা, পাড়াগ্রামে মেয়েদের কথা, কত লোকের কত হাঁস মুরগি রয়েছে, আমার গুলাই গেল, সবারই বেঁচে আছে, সবার, কত লোকের ছাগল রয়েছে, আমার ছাগলটাই মারা গেল, কত লোকের গরু রয়েছে, সবাই রয়েছে, আমার আমার গরুটাই মারা গেল, তেমনি কত লোকের ছেলে রয়েছে, আমার তেমন ছেলে মেয়ে আছে, আমার ছেলেটাই অ্যাক্সিডেন্ট হল। এরকম তাদের সংকীর্ণতার কারণে, মন সংকীর্ণতার কারণে বলে থাকে, আপনি চট করে তাদেরকে স্মরণ করাবেন যে এরকম কথা বলতে হয় না। আল্লাহ তালা জিনিস আল্লাহ তালা নিয়েছেন, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন বলে আপনাকে বিপদগ্রস্ত করেছেন, তাই না? আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বিপদগ্রস্ত করেন। বিপদ আল্লাহ তো পক্ষ থেকে আসে কি জন্য তাকে বোঝাবেন, কি জন্য আসে বিপদ? তিনটে কারণে, হয় আপনার কোন পাপ ছিল, সেই পাপের কারণ শাস্তি। দেখুন আপনি মনে মনে ভেবে দেখুন আপনি কোন পাপ করেছেন, কারণ মনে জানে পাপ আর মায়ে জানে বাপ। আপনার বাপকে মা ছাড়া কেউ বলতে পারবে না, আর আপনি কি পাপ করেছেন আপনার মন ছাড়া কেউ বাইরে বলতে পারবে না, কারণ এমন গোপন পাপ আছে যে মানুষে বুঝতে পারবে না। সুতরাং আপনি মনে মনে ভেবে দেখুন, এই বিপদ এসেছে, আপনার ছেলে মারা গেছে, আপনার কেউ মারা গেছে, নিশ্চয়ই হয়তো কোন পাপের শাস্তি। যদি না ঠিক আছে, আমি পাপ করিনি, আপনি ভালো মানুষ, আপনি পাপ করেননি, তাহলে দ্বিতীয় কারণ কি মুসিবত আসা? আহা, আল্লাহ তালা আপনাকে পছন্দ করেন, আল্লাহ তালা আপনাকে গুনাহ মুক্ত করতে চান, আল্লাহ আপনাকে গুনাহ মুক্ত করতে চান, তাই আপনাকে মুসিবতে ফেলে। যেমন যদি আপনি সোনা ঝকঝকে করতে চান, চকচকে করতে চান, উজ্জ্বল করতে চান, কি করতে হয়? কি করতে হয়? তাকে আগুনে দিয়ে হ্যাঁ একটু মাজা ঘষা করতে হয়। এই জন্য আল্লাহ তালা মাজা ঘষা করে আপনার ভালোবাসাটাকে পরিপূর্ণ দান করেন। তিন নম্বর কারণ কি? মর্যাদা বৃদ্ধির জন্য। যখন দেখবে আল্লাহ তালার কাছে আপনার মর্যাদা আছে, সেই মর্যাদা বর্ধন, মানে সেই নির্দিষ্ট মর্যাদায় আপনি পৌঁছতে পারছেন না, সেই মর্যাদায় পৌঁছতে হলে কাজের দরকার আছে, কিছু কাজ করতে হবে, যে কাজ করে সেই মর্যাদা পাবেন, কিন্তু আপনি পাচ্ছেন না। তখন আল্লাহ তালা আপনাকে মুসিবত দিয়ে সেই মর্যাদায় উন্নীত করেন। আল্লাহু আকবার। সুতরাং মুসিবত আছে, আমরা জানি যে সকল কাজ আমাদের কিছু আল্লাহ আল্লাহ তালা জানেন, এবং আমরা জানি যে আল্লাহ তালা যে কোনো কাজ আমাদের জন্য আছে আমাদের মঙ্গলের জন্য। আল্লাহ তালা আমাদের অমঙ্গল চান না, নিশ্চয়ই তার পেছনে কোনো না কোনো মঙ্গল আছে। এইভাবে সান্ত্বনা দিয়ে তাকে বোঝাতে হবে। শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি কি কথা আছে। এক ব্যক্তির ছেলে মারা গেলে তাকে সাক্ষাৎ করে সান্ত্বনা দেওয়ার সময়ে তিনি বললেন, ওহে অমুক, তোমার নিকট কোনটা অধিক পছন্দনীয় ছিল, তোমার ছেলেকে নিয়ে দুনিয়াতে সুখ উপভোগ করা, নাকি কাল যখন তুমি জান্নাতে যে কোনো দরজায় যাবে তখন সে তোমার আগে পৌঁছে তোমার জন্য দরজা খুলে দেবে, সেটা যখন যে দরজা খুলতে যাবে তোমার জন্য ইস্তেকবাল করবে, তোমার জন্য স্বাগতম জানাবে, আসো আব্বা এসো, এটা ভালো না? দুনিয়ায় তাকে নিয়ে সংসার, তাও জানো না তুমি দুনিয়ায় বেটা না লেঠা, তুমি জানো না এই ছেলে যে মারা গেল দুনিয়াতে তোমার জন্য ভালো ছিল না খারাপ ছিল তুমি জানো না, কিন্তু এটা শিওর যে মারা যাবে ধৈর্য ধরবে, স্বভাবের আশা করবে, কাল কেয়ামতের দিনে জান্নাতে আগে ব্যবস্থাপক রূপে গিয়ে উপস্থিত হবে এবং মায়ের নাড়ি ধরে, মায়ের এই নাড়ি ধরে টেনে টেনে বেহেস্তে নিয়ে যাবে, আর বাপকে জান্নাতের দরজা খুলে দেবে। তুমি কোনটা চাও বলো, তোমার কোনটা ভালো? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, বরং সে আমার আগে জান্নাতে গিয়ে আমার জন্য তার দরজা খুলে দেবে, এটাই আমার জন্য বেশি পছন্দনীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতএব তাই তুমি পাবে, তুমি ধৈর্য ধরো। দেখলেন কেমন সান্ত্বনা দেওয়ার, কেমন যুক্তি দিয়ে, ছেলে মারা গেল দুঃখ করো না, কারণ এই ছেলে তোমার এই হবে, এইভাবে সান্ত্বনা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যাইনাব তার শিশু সন্তান অন্তিম অবস্থায় পৌঁছলে তিনি আব্বাকে ডেকে পাঠালেন যে আব্বা আসুন দেখে যান। ওসামা বিন জায়েদ বলছেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারলেন না, তিনি ব্যস্ত ছিলেন বা তিনি রাজা, তার অনেক কাজ, মেয়ের ছেলে মারা যাচ্ছে যেতে পারলেন না, তিনি বরং কোনো কোনো সাহাবিকে পাঠিয়ে দিয়ে সালাম পাঠালেন, বেটিকে সালাম পাঠালেন, ফা আরসালা ইউকরিউ সালাম ইয়াকুল, এবং বলে পাঠালেন যে তুমি গিয়ে বলো, ইন্না লিল্লাহি মা আখাজ ওয়ালাহু মা আতা, আল্লাহ তাআলার জন্য যা তিনি নিয়েছেন আর আল্লাহ তাআলার জন্য যা তিনি দান করে থাকেন। তার মানে কি? আল্লাহ দেওয়া জিনিস ফিরিয়ে নিয়েছে, ভাই ফিরিয়ে নিয়েছে। ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিআজালিল মুসাম্মা, আর প্রত্যেকটা জিনিস তার নিকটে আছে নির্দিষ্ট সময় অনুযায়ী, চাঁদ সূর্য পৃথিবী সব নির্দিষ্ট সময় নির্ধারিত করা আছে, চলবে আপনার আমার হায়াত নির্দিষ্ট করা আছে। অলিউল্লাহর হায়াত ছিল, সে হঠাৎ করে চলে গেল, কাউকে বলেও গেল না, বলে যেতেও পারল না, তার নির্দিষ্ট ফিক্সড সময় শেষ হয়ে গেছে, হার্ট বন্ধ হয়ে গেল। এইভাবেই প্রত্যেক মানুষের, সারা বিশ্বে কত মানুষ মরছে, দিন ডেলি কত মানুষ মরছে, তার সময় নির্দিষ্ট সময় এসে গেছে, যখন সে নির্দিষ্ট সময় আসবে। আর কেউ এক সেকেন্ড এদিক ওদিক হবে না, বরং সেই অবস্থায় তাকে যেতে হবে। অতএব ফালতাসবির ওয়াল তাহতাসিব, সে যেন সবুর করে এবং সওয়াবের আশা করে। বেটিকে বলে পাঠালেন, যেতে পারলেন না। তাহলে বোঝা গেল কি, আমাদেরও যখন কাউকে এভাবে, কারো বাচ্চা মারা গেলে সান্ত্বনা দিতে যাব, তখন আমাদেরও এই বলা উচিত। এক মহিলা শিশু সন্তান মারা গেলে তিনি তাকে সাক্ষাৎ করে বললেন, আমি শুনলাম যে ছেলেটি মারা যাওয়ায় তুমি বড় ধৈর্যহারা হয়েছ, কাদাকাটি করছ, ছেলে তো কোলে ছেলে যাই হোক। অতঃপর তাকে তিনি আল্লাহ ভীতি ও সহনশীলতার উপদেশ দিলেন। মহা মহিলাটি বলল, ইয়া আল্লাহর রাসূল, কেন আমি ধৈর্যহারা হব না, আমি যে মৃতবৎসা নারী, ওই আমার একমাত্র সন্তান, আর হবে বলেও আশা নেই। মৃতবৎসা কাকে বলে জানেন, হয় আর মারা যায়, হয় আর মারা যায়। কোন কোন মহিলা আছে যে মহিলার সন্তান পুষ্ট হতে পারে না, আর পুষ্ট হতে না পারার কারণে কি হয়, মারা যায়। তো আমি মৃতবৎসা, এখন একটা হলো, ভাবলাম এটা বাঁচবে, এটাও মারা গেল, তার তো আর হবে বলেও মনে হয় না, বয়স হয়ে গেছে। নবী সাল্লাম বললেন, তুমি মৃতবৎসা বা যার সন্তান বাঁচে না সে নারী তা তো নও, কারণ প্রকৃত মৃতবৎসা সেই যার কোন সন্তান মারা যায়নি। এখানে একটা আধ্যাত্মিক ব্যাপার, দিনী ব্যাপার, বলি না যে যে যুদ্ধে গিয়ে জিহাদ করে সে আসলে মুজাহিদ না, মুজাহিদ হচ্ছে সেই ব্যক্তি যে মনের বিরুদ্ধে জিহাদ করে, বলে না বীর সেই নয় যে অপরকে ধরে কাছে আছাড়া দেয়, বরং সেই হল বীর যে রাগ দমন করতে পারে, প্রকৃত বীর। তেমনি এখানে প্রকৃত মৃতবৎসা তুমি নও, মৃতবৎসা প্রকৃত মৃতবৎসা হল সেই যার কোন সন্তান মারা যায়নি। কেন, ওই যে একবার বললেন না, হ্যাঁ ছাগল জবাই হলো, ছাগল জবাই হলে বললেন যে হ্যাঁ ছাগল জবাই গোস্ত কি হলো, গোস্ত সব কি, বলি ইয়া রাসূলুল্লাহ সব বিলি হয়ে গেছে, মাত্র তার কাঁধের এই গোস্ত আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং সব আছে এইটাই, হ্যাঁ এইটাই নেই। তার মানে কি, হ্যাঁ দান যেগুলো করেছি সেইগুলি জমা হয়ে গেছে। অতএব এখানেও বলছেন রাসূলুল্লাহ, এ মহিলা তুমি মৃতবৎসা নাও, প্রকৃত মৃতবৎসা হলো সেই যার কোন সন্তান মারা যায়নি, যেহেতু আখেরাতে উপকারে আসবে এমন সন্তানের মা, এমন সন্তানের মা কে সন্তানহীনা মরুঞ্চে বলা হয় না। বরং শোন, যে কোনো পুরুষ অথবা মহিলা তিনটি শিশু সন্তান মারা যায় এবং তারা তাতে ধৈর্য ধারণ করে, তার প্রতি জানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রবেশ করাবে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ডাইনে বসেছিলেন, তিনি বললেন, আমার আব্বা আম্মা আপনার জন্য কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা কোরবান হোক আপনার জন্য। যদি দুটো সন্তান মারা যায় কারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যা দুটো সন্তান মারা যায় তারও এই অবস্থা হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রবেশ করাবেন। তাহলে ধৈর্য ধরার, ধৈর্য দেওয়ার মানে তাজিয়াত করতে গিয়ে বা কি বলে ওটাকে, সান্ত্বনা দিতে গিয়ে, সমবেদনা প্রকাশ করতে গিয়ে কি বলা হবে, আমরা এখান থেকে বুঝতে পারলাম। ছেলে মারা গেলে, আর ছেলে সন্তান আপনারা নিশ্চয়ই জানেন যে সন্তান যাদের শিশু অবস্থায় মারা যায় তাদের দুটো শর্তে তারা জান্নাত পাবে। প্রধান শর্ত হল ইমান, ইমান এবং তৌহিদ। তা বলে কি মুশরিকরা জান্নাত যাবে? না না না, মুমিন ছাড়া জান্নাত কেউ যাবে না, এটা তো প্রধান শর্ত। তারপরে শিশু মারা গেল দুটো শর্ত, প্রথম শর্ত হল কি, প্রথম শর্ত হল ধৈর্য ধরতে হবে, আর দ্বিতীয় শর্ত হল সওয়াবের আশা রাখতে হবে এবং ছেলে আমার কাল কেয়ামতে সুপারিশ করবে তার আশা রাখতে হবে বা নিয়ত রাখতে হবে। আর আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা জুলফা, মানে তোমাদের মাল আর তোমাদের সম্পদ, তোমাদের আওলাদ, তোমাদের ছেলে মেয়ে আমার নিকটবর্তী করতে পারবে না, আমার নৈকট্য দান করতে পারবে না। তোমাদের সন্তান কোন উপকারে আসবে তোমাদের না, তারপরে জানি ইয়ামায়া ফেরুল মারু মিন আখি হুম মি আবি সাহিবাতি ওয়া বানি, কিয়ামতে এক অপরকে দেখে পালাবে, মা ছেলেকে দেখে পালাবে, ছেলে মাকে, বাপ, এই এই ধরনের কেউ কোন উপকারে আসবে না। লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাতি ইফসিলু বাইনাকুম, তোমাদের সন্তানরা তোমাদের তোমাদের এই যে আত্মীয়তার বন্ধন কাল কিয়ামতে কোনো কাজে আসবে না। যে ও অমুকের ছেলে অতএব ওর তো বেহেশত আছেই, তাই না? এই জন্য আল্লাহ রাসূল কি বলেছিলেন, মা ফাতেমা দুনিয়ার বুকে যা চাই বা চেয়ে নাও, কেয়ামতে আমি কোন উপকার করতে পারবো না। সে নিজের কন্যা, না আমি পারবো না। তিনি মায়ের জন্য করতে পারবেন না, বাপের জন্য করতে পারবেন, ইব্রাহিম নবী তার বাপের জন্য করতে পারবেন না, কোন উপায় নেই। সন্তান কি বলে, সন্তান হোক কিংবা নিজের নিকট আত্মীয় কেউ হোক, কেউ কারো উপকার করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম, হে ইমানদাররা তোমাদের কিছু সন্তান কিছু স্ত্রী দুশ্মন দুশ্মন, ফাহজারুহুম, অতএব সতর্ক থেকো তাদের ব্যাপারে, সতর্ক থেকো। তা বোঝা গেল কি, সন্তান হচ্ছে কিছু সন্তান দুশ্মন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, তোমাদের মাল তোমাদের সন্তান হচ্ছে ফিতনা, পরীক্ষার জিনিস। সন্তান দিয়ে পরীক্ষা করা হয়, যে পরীক্ষা করা হলো। সুতরাং আল্লাহর কাছে বড় সওয়াব আছে এই ফিতনা, এই পরীক্ষায় পাশ করলে তবে। তাহলে কিয়ামতে যদি সন্তান উপকার না দেয়, তাহলে এই সন্তান, এই সন্তানের জন্যই তো বলা হচ্ছে যে এরা কিয়ামতের দিনে গিয়ে উপকার করবে। এটা আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা, যে যার শিশু সন্তান মারা যাবে, মোমেনদের, যে মোমেনের শিশু সন্তান মারা যাবে এবং ধৈর্য ধারণ করবে, সওয়াবের আশা করবে, কাল কিয়ামতের দিনে তার উপকার দেবে। আচ্ছা, আর একটা শুনুন, কিভাবে কিভাবে সান্ত্বনা দিতে হয়। আবু সালামা ইন্তেকাল হলে তিনি উম্মে সালামাকে সাক্ষাৎ করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে বললেন, হে আল্লাহ, উম্মে সালামার সামনে তার স্বামীর জন্য দোয়া করছেন, হে আল্লাহ তুমি আবু সালামাকে মাফ করে দাও, ওর মর্যাদা উন্নীত করো, ওকে হেদায়ত প্রাপ্তদের দলভুক্ত করো, ওর বাকি বংশধরের মধ্যে ওর উত্তরসূরি দান করো, তুমি আমাদেরকে এবং ওকে ক্ষমা করে দাও হে সারা জাহানের প্রতিপালক, আর ওর জন্য ওর কবরকে প্রশস্ত করে দাও এবং তা আলোকময় করে দাও। তাকে বলা হচ্ছে যে মারা গেছে তার স্ত্রীকে, তার সামনে বলা হচ্ছে, এবার তার তার মনটা খোশ হবে না, হবে না যে আমার স্বামীর জন্য দোয়া করি। তাহলে বোঝা গেল যে যাকে সান্ত্বনা দিতে যাবেন, তার যার যে মারা গেছে তার জন্য আপনি দোয়া করবেন, তাহলে তার মনটা খুশ হবে। জাফর ইন্তেকাল করলে তিনি তার পুত্র আবদুল্লাহকে সাক্ষাৎ করে দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ তুমি জাফরের বংশধরে অনুরূপ উত্তরসূরি দান করো, আর আবদুল্লাহর ব্যবসায় বরকত দান করো। দেখা করতে গেলেন কাকে, আবদুল্লাহকে, ব্যবসায়ী লোক। তাহলে দুটো একসঙ্গে দুজনকে দোয়া দেওয়া হলো, যে মারা গেছে বাপের জন্য দোয়া আর ছেলের জন্য দোয়া। মন খুশ হবে না, হবে না? এই হচ্ছে সান্ত্বনা দেওয়া, সমবেদনা প্রকাশ করা। সমবেদনা প্রকাশে মুস্তাহাব হল এতিমের মাথায় হাত বোলানো, যদি এতিম হয়, ছোট ছোট বাচ্চা, বাবা তোমরা দুঃখ করো না, ইনশাআল্লাহ তোমার কোন দুঃখ করো না, বাপ মারা গেছে সমস্যা নেই, ইনশাআল্লাহ বহু বাপ বহু ছেলে বাপ ছাড়াই মানুষ হয়েছে, তোমরা দেখো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এতিম অবস্থায় বাপ পেটে থাকা অবস্থায় বাপ মারা গেছে, আবার ছ বছর বয়সে মা মারা গেছে, তিনি মানুষ হলেন, সেরকম তোমাদেরও কোনো অসুবিধা হবে না। এতিমের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়া কর্তব্য, স্নেহ প্রদর্শন করা কর্তব্য। আব্দুল্লাহর মাথায় হাত বুলিয়ে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, যে আব্দুল্লাহর কথা বলা হল জাফরের ছেলে। এই সময় শোকাহত ব্যক্তিদেরকে খবর দেওয়া উচিত যে তারা কান্দাকাটি করলে তাকে তাদের মাইয়েতে রাজাব হবে। এই সময় আপনার উপদেশ দেওয়া উচিত, দেখছেন কাঁদছে আর কাঁদছে, মাতম করে কাঁদছে, তখন বোঝা যাবে কাঁদতে হয় না, খালা কেন না, কারণ তুমি কান্দরে পরে খালুর কবরে আজাব হবে। এইভাবে উপদেশ দেওয়া, মাতম করা জাহেলিয়াতের কাজ, জাহেলিয়াতের যুগে মেয়েরা মাতম করে কান্না করত, তৌবা না করলে কিয়ামতে আজাব হবে। তাকে বোঝাতে হবে যে কাঁটাদার জামা আর ওই যে চুলকানি পায়জামা ইত্যাদি পরিয়ে খাড়া করা হবে, অতএব কান্না করতে হয় না, কেন্দ না, ঠিক আছে, এইভাবে উপদেশ দিতে হবে। এই সময় এমন কথা বলা বা এমন ঘটনার উল্লেখ না করা উচিত যাতে শোকতপ্ত মানুষের শোক আরো বৃদ্ধি পায়। যেমন এমন ঘটনা বললেন যাতে শোক বেড়ে গেল, হাই হাই গো, একমাত্র কামাইয়ের লোক ছিল, এখন সে চলে গেল, এখন ঘরের অবস্থা কি হয়, তুমি আইলে, হ্যাঁ তুমি এলে আগুন নিভাতে, আর ভা করলে কি আগুনে ঘি ঢাললে, তাই না? আগুনে ঘি ঢাললে তার বুকটা আরো জ্বলবে না? হাজি তুমি সান্ত্বনা দিতে এলে আর তুমি বুকটা জ্বালিয়ে দিতে লাগি। মনে করুন যে লোক মারা গেছে, তারপরে বড় বিপদ হবে সবাই জানছে, কিন্তু বিপদের কথাটা তার কাছে উল্লেখ করলে অবস্থাটা কি হবে? একা এখন কে দেখবে, ও চলে গেল, আল্লাহর বিচার বটে, হ্যাঁ এই মানুষের এখন কি হয়, যার ছেলে নেই, মেয়ে বিধবা হয়ে গেল, তার ছেলে নেই, তার স্বামীকে আল্লাহ তুলে নিল, আল্লাহর বিচার বটে, আচ্ছা আল্লাহ বিচার, কত রকম করে মেয়েরা বলে আল্লাহ মুস্তাআন, কিন্তু এরকম বললে মানুষ কাফের হয়ে যাবে, এমন ঘটনা উল্লেখ করা উচিত নয় যাতে সে তার শোক বেড়ে যায়, বিস্তৃত স্মৃতির স্মরণে ব্যথিত হৃদয় মোচট দিয়ে ওঠে, পুরনো ব্যথা পুনরায় নতুন করে জেগে ওঠে। সুতরাং সেই কথা স্মরণ করানো উচিত না। ইমানের আলোকে আলোকমণ্ডিত, তাকওয়ার ফুল ফলে পরিশোভিত এবং সহায়তা ও সহানুভূতিতে সদা জাগ্রত যে সমাজ, সে সমাজেরই নিকট হতে এমন সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের আশা করা যায়। আর নচেত অশিক্ষিত পরিবারে, অশিক্ষিত পরিবেশে, যেখানে মানুষ অশিক্ষায় ভরা, সেখানে যদি কেউ দেখা করতে যায় তো সে আগুনে ঘি ঢালবে না, তার কি করবে? অন্ধকারে আলো না দিয়ে সে আরো অন্ধকার সৃষ্টি করবে। মহান আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সেই সবর কেমন? সবর নেই, সবর নেই, সবুর নেই। এই সবর মোমেন যা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু এই চারটি কাজ করলে পরে সে ক্ষতিগ্রস্ত হবে না। কি? ইমান এনে নেক আমল করবে, আর হকের ওসিয়ত দেবে, আর সবুরের ওসিয়ত দেবে, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেবে। সুতরাং আমাদের উচিত দেখা করা, মুসিবতগ্রস্ত লোককে দেখা করে সান্ত্বনা দেওয়া। এখন আরো কথা আছে কিন্তু সময় শেষ হয়ে গেছে, বাকি কথা ইনশাআল্লাহ পরে আবার বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যেগুলো শিখি, এই যে শব্দগুলো শোনা হলো আল্লাহ নবী কি বলতেন, এগুলো মনে রাখতে হবে, এবং বিজ্ঞ মানুষের মতো আপনি জেনেছেন, আপনি শিখেছেন, আপনার ভিতরে একটা আত্মনির্ভরশীলতা থাকা দরকার, একটা শক্তি থাকা দরকার যে হ্যাঁ আল্লাহ রাসূলের কথা বলেছেন, আমি গিয়ে বলবো। আর না হয় যেখানে দেখা করতে গেলেন, দেখা গেল কি যে আপনার থেকে সেই বেশি শক্ত, তাই না? জিন ছাড়াতে গেলে জিনের ওঝা হয়ে যদি যান আর আপনার ভিতরটা যদি থরথর করে কাঁপে, জিন কি বলবে জানেন? যা যা আতর মতো কত ওঝা দেখা আছে, বলবে না? তো আপনি যখন যাবেন কিছু পরিষ্কার করতে, তখন আপনি নিজে প্রস্তুতি নিয়ে যাবেন সাহসের সাথে। আমি এক জায়গায় গেলাম, তো তার ছেলে মারা গেছে, সম্পর্কে আত্মীয় হয় মহিলা, এমনি মুরব্বী মহিলা আর কি, তো দেখেই কাঁদতে শুরু করে দিল, খুব কাঁদছে, খুব কাঁদছে, মাতুম করে ইনিয়ে বিনিয়ে, ও আমার বেটা, এই যত যা পারে আর কি মহিলারা, তো মুখস্থ করা মুশকিল ওগুলো। তারপরে আর আমি বলছি নানি, নানি হয় সম্পর্কে, নানি কাঁদতে হয় না, যে মারা গেছে যাক, আল্লাহ ভালো বুঝেছিল মারা গেছে, কেঁদো না, কাঁদলে বেশি ক্ষতি, বলি আর কেঁদে যায়। পাঁচ থেকে এক মাস হচ্ছে, কাঁদতে দাও ওকে, কাঁদতে দাও, বোঝাও না ওর কত বড় ব্যথা তুমি জানো, হাই হাই হাই। আমি দেখলাম এই তো পাকা জিন আছে, জিন ছাড়ানো যাবে না, আমাকে চুপ করাচ্ছে, সেও বয়স্ক আমার থেকে বয়স বেশি, বলি আমাকে বলছে ওকে কাঁদতে দাও, ওকে কাঁদতে দাও, জানো ওর কত বড় ব্যথা, অত বড় ব্যাটা মারা গেল, কামাই করত, আমাকেও পাগল বানিয়ে দিল। পাগল না, পাগল কি বলে আপনাকে, কি বানালো, বোকা বানিয়ে দিল, আমাকেও বোকা বানিয়ে দিত, এইরকম আর কি। যদি আপনার সেরকম শক্তি থাকে তো গে সান্ত্বনা দেবেন, বোঝাবেন, বলবেন যে দেখো এটা করা উচিত না, যেটা করতে হয় সেটা করো, কিন্তু বলে মনের মনের ভার হালকা করতে দাও, শোক করতে দাও, হালকা হয়ে যাবে ইত্যাদি, না এগুলো ঠিক না, বরং সবসময় ধৈর্যের উপদেশ দিতে হবে। যেমন বলা হলো ইন্নাল ইনসান আলাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যারা আপোষে ধৈর্যের কি দেয়, উপদেশ দেয়, এক অপরকে ধৈর্য ধরো ভাই, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, নিজে ধৈর্য ধরতে হবে, অপরকে ধৈর্য ধরার আদেশ দিতে হবে, নচেত আমরা সেই ফল পাব না। এই দুনিয়া তো গেলই, সে দুনিয়াতেও যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনা করছিলাম সমবেদনা প্রকাশের কথা। কেউ মারা গেলে তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে তাকে সমবেদনা জানানো আমাদের কর্তব্য। অবশ্য বাড়িতে হোক, কবরস্থানেই হোক, মনে করুন দাফন করা হল কি জানাজা পড়া হল, তারপর তার সঙ্গে দেখা করেন, যার মৃত তার সাথে দেখা করেন, কিংবা মসজিদে নামাজ পড়তে এলেন সেখানে দেখা হল, সেখানে তার সঙ্গে দেখা করেন এবং তাকে সমবেদনা জানান। আগতদের জন্য মরাবাড়ির লোকেদের বিশেষ পানাহার তৈরি করা বৈধ নয়। বাড়িতে ডাকবেন, বাড়িতে চেয়ার পেতে দিলেন কি তাঁবু খাটালেন, শিবির গাড়লেন, বেশ হ্যাঁ, যেমন বিয়েতে করা হয় প্যান্ডেল করে, আপনার লোকজন আসছে তাদেরকে খানা পরিবেশন করলেন, কাহওয়া দিলেন, কফি দিলেন, চা দিলেন, মিষ্টি দিলেন, আর আপনাকে লোকে সাক্ষাৎ করতে এলো যেহেতু আপনার পয়সা আছে, বড় পয়সাওয়ালা মানুষ তাই, এরকম করা জায়েজ নয়। কারণ এটা হচ্ছে মাতমের পর্যায়ভুক্ত, যা জাহেলিয়াতের কর্ম এবং তা হারাম। জারির বিন আব্দুল্লাহ আল বাজালি সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নাউদ্দু লিজতিমা'ই ইলা আহলিল মাইয়্যিতি ওয়া সামি'আত আত-তা'ামি বা'দা দাফনিহি মিনান নিয়াহা। আমরা মানে সাহাবীরা, আমরা মৃত ব্যক্তির বাড়িতে জমা হওয়া, জমায়েত হওয়া, ওয়া সানিয়াত তাম, এবং খানা তৈরি করা, ভোজের আয়োজন করা, বাদা দাফনিহি দাফন হওয়ার পরে নিয়াহা মনে করতাম। নিয়াহা মানে মাতম করা। মাতম করা জায়েজ না জায়েজ? মাতম করা কাকে বলে? মাতম করে কান্না করা, কান্না তো এমনি জায়েজ, আপনারা শুনেছেন কান্না এমনিতে জায়েজ, কিন্তু মাতম করে কান্না করা তার মানে বিলাপ করা, এই নিয়ে বিনিয়ে নানা রকম কথা বলে, মৃতের প্রশংসা করে, নিজের কপাল ধেয়ে নানা রকম করে মুখে কথা বলে মাতম করে কান্না করা, এটা হচ্ছে হারাম। তো তেমনি তার বাড়িতে জমায়েত হয়ে সেখানে পান ভোজনের ব্যবস্থা করাও হারাম, জাহেলিয়াতের প্রথা, এবং যা যা অনুসরণ করা, অনুকরণ করা আমাদের জন্য জায়েজ না। বরং কি করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনাউ লি আলি জাফরিন তাআমান ফাইন্নাহু ক্বাদ আতাহুম আমরুন শাগালাহুম আও ইশগালুহুম। জাফর যখন মারা গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলে জাফরের জন্য তোমরা খানা বানাও, খানা বানিয়ে পাঠাও তার বাড়িতে, কেননা তাদের কাছে এমন জিনিস এসেছে যে জিনিস তাদেরকে ব্যস্ত করে রাখবে, বিপদ আপদ শোক, রান্না করতে ভালো লাগবে না, এই জন্য তোমরা প্রতিবেশী হিসাবে তাদের জন্য খানা পাঠাও, এটাই হচ্ছে নিয়ম। আছে কোন কোন জায়গাতে, আছে জামাতে, আছে গ্রামে, আছে যেখানে গ্রামবাসীর তরফ থেকে রান্না বান্না ইত্যাদি করা হয় এবং কি করা হয়, সেখানে মৃত ব্যক্তির বাড়িতে খানা পাঠানো হয় এবং মৃত ব্যক্তির যে সমস্ত আত্মীয়রা আছে তাদেরকেও খাওয়ানো হয়। এটা একটা ভালো দিক, ভালো জিনিস। বেশ, এখন দেখা করতে গেলেন, দেখা করতে গিয়ে কি সালাম মুসাফা করতে হবে? আপনি দূর থেকে এলেন, সালাম মুসাফা করবেন, সালাম আলাইকুম, এটা দেখার জন্য না। যেমন কিছু মানুষ আছে স্পেশাল ঈদের জন্য ঈদি সালাম দেয়, ঈদি সালাম, নামাজ পড়া হয়ে গেল উঠেই কোলাকুলি শুরু করে দিল, ঈদি ঈদি মুসাফা, ঈদি মোয়ানাকা যাকে বলে। আর ঈদি সালাম আছে কিছু জামাই আছে, ছোঁচা টাইপের জামাই, ঈদের সময় বেড়াতে যায় শ্বশুর বাড়ি, ঈদি পায়, একেবারে ঈদি সালাম, সালাম করতে আছে শ্বশুর শাশুড়িকে, অবশ্য তাদের সালাম হচ্ছে এরকম। আর সেই সালামের সাথে কি দিতে হয়, শাশুড়ি জামাইয়ের হাতে, এটা হচ্ছে ঈদি সালাম, মানে সালামের সাথে হাদিয়া দিতে হয়। আর যাদের গ্রামের ধারে পাশে মেলা হয়, মেলা ওরসের মেলা, কিসের মেলা, তো মেলা দেখতে জামাই ডাকতে হয়, যেমন ওরা আছে জামাই ষষ্ঠী, তো আমাদের তারা ওই রকম নেই, তো ওরা করছে আমরা করবো না কেন, আমরাও আমাদের জামাইদেরকে ডাকি মেলার সময়ে, যাত্রা হয়, নাটক হয়, সিনেমা হয়, ভিডিও হয়, জামাই বেটিকে টাকা দিয়ে মিষ্টি খেতে পাঠায় কোথায়? মেলাতে। কেমন কেমন পরিবেশ এটা? যে পরিবেশে ইসলাম নেই, যে পরিবেশে ইসলাম মিসকিন, সেই পরিবেশের মানুষরা এরকম করে, জামাই বেটি ডেকে জামাই বেটিকে যাত্রা দেখতে পাঠায়, মেলা দেখতে পাঠায়। যেখানে আর মেলা হচ্ছে ব্যভিচারের মিলন ক্ষেত্র, মেলা সাধারণত ফাসেকদের মিলন ক্ষেত্র। বাজার এমনিতেই সারা পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আবার এটা বাজার না, বাজার থেকেও বেশি খারাপ, তাই না? এখানে শয়তানে ডিম পারে আর শয়তানে ছাদ তৈরি করে। এখানে এমন জায়গা যে জায়গা শয়তানদের মিলন ক্ষেত্র, ফাসেকদের মিলন ক্ষেত্র, আর সেইখানে পাঠায় মেয়ে জামাইকে মেলা দেখতে, ইদি সালাম। তো যাই হোক, প্রথম সাক্ষাতে যদি বাইতে আসে তো সালাম মোসাফা করে সমস্যা নেই, কিন্তু আপনি আপনার কাছেই রয়েছেন, নতুন করে সালাম মোসাফা করছেন কিসের জন্য? ওই যে সমবেদনা প্রকাশ করার জন্য, এটা জায়েজ নয়। কোন বিশেষ মোসাফা নেই, কোলাকুলি নেই, চুম্বন নেই, এমনি আপনি সফর থেকে এলেন সেটা আলাদা কথা। এই উদ্দেশ্যে দূর থেকে সফর করাও বিধেয় নয়। এখন মনে করুন দূর থেকে সফর করে যে তাজিয়া করতে আসবেন, একেবারে তাজিয়া করা, তাই না? তাজিয়া, ওই যে তাজিয়া আবার মহরমে তাজিয়া নয়, ওটা আলাদা জিনিস। তাজিয়া মানে কি? যে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে দেখা করে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করা, সান্ত্বনা দেওয়া, একে বলে তাজিয়া। তো এই তাজিয়া করতে দূর থেকে সফর করাও বিধেয় না। আপনি দূর হলে টেলিফোনে করবেন, হ্যাঁ হেলাল শুনলাম তোমার আব্বা মারা গেছে, ঠিক আছে ভাই সবুর করো, কি করবে, সবারই তো একদিন এরকম আছে। যাই হোক, টেলিফোনে বললি তো হবে, এখানে রিয়াজ থেকে এসে দেখা করা জরুরি না। তবে হ্যাঁ, একান্ত আপনজন হলে আলাদা কথা, কি মারা গেছে, এমন শোক তার মধ্যে ঢুকেছে যে সে আর সহ্য করতে পারছে না, অতিষ্ঠ হয়ে উঠেছে, সেই ক্ষেত্রে দেখা করা জরুরি হলে সঙ্গে গিয়ে সেখানে কাছে বসে সান্ত্বনা দেওয়া, সেটা হচ্ছে আলাদা কথা। শোকাহত ব্যক্তি যদি একান্ত নিকট আত্মীয় কেউ হয় এবং দেখা করতে না গেলে আত্মীয়তার বন্ধ ছিন্ন করার আশঙ্কা হয়, তাহলে সফর করা বৈধ নচেত না। পত্রিকার মাধ্যমে সমবেদনা প্রকাশ করা কেমন হুজুর? পত্রিকাতে লম্বা করে ছাপলেন, ইয়া তুহান নফসুল মুতমাইন্না, অমুক অমুকের বেটা অমুক মারা গেছে, তাদের জন্য গায়েবানা জানাজার দরখাস্ত রইল, কিংবা মাগফিরাত কামনার দরখাস্ত রইল, চলবে এটা না? এটা হচ্ছে ওই মৃত সংবাদ প্রকাশ করার সামিল, এটাও জায়েজ না। এটা হচ্ছে মৃত্যু সংবাদ ঘোষণা করার পর্যায়ভুক্ত, আর এটা আপনারা আগেই জেনেছেন যে মৃত্যু সংবাদ ঘোষণা করা, মাইকে মাইকিং করা জায়েজ নয়। দেখা সাক্ষাৎ ও সান্ত্বনা দানের সময় কোরআন পাঠও বিধেয় নয়। এখন লোকজন এসেছে দেখা করতে হবে, ওখানে কোরআন পড়ে শোনাও, কেউ কোরআন পড়ল, কেউ গজল পড়ল, কেউ আবার নানা কবিতা পড়ে, এমনও কবিতা পড়ে যে কবিতা অপ্রাসঙ্গিক, ধান ভান্তে শিবের গীত। যাই হোক, তো এখানে মানে তাদেরকে খুশ করার জন্য গজল পর্যন্ত গাওয়া হয়, এসব কিছু বিদাত। মাইয়ে তো তার পরিবারের জন্য দোয়া করুন, আসুন দোয়া করুন, দোয়া করে বলতে পারে ইমাম সাহেব হাত তুলে দোয়া করতে লাগবে সবাই, আমিন আমিন, না এটাও না। এলাম, সাক্ষাৎ হলো, সালাম সান্ত্বনা দিলাম, দেওয়ার পরে দোয়া করেন যে ভাই আল্লাহ তোমাকে ক্ষমা করুক, ধৈর্য ধরা তৌফিক দেখ, আর তোমার আব্বাকে আল্লাহ জান্নাতবাসী করুক, যদি সে তৌহিদ, পরে বলবো, যদি সে নামাজি হয় তৌহিদবাদী হয়, আল্লাহ তোমার আব্বাকে জান্নাতবাসী করুক, আল্লাহ তাআলা তোমার আব্বার কবরকে আলোকিত করে দেয়। যে সমস্ত দোয়া পড়তে হয় সেই সমস্ত দোয়া করবেন দেখা করতে গিয়ে। পক্ষান্তরে এই উপলক্ষে সুরা ইয়াসিন বা অন্য কোন কোরআনের সুরা অথবা আয়াত পাঠ করা বিদাত। উক্ত সময় ওয়াজ নসিহত করা, মরসিয়া খানি বা রকমারি খাদ্য সামগ্রী নিবেদন করাও বিদাত। ওই সময় দান খয়াত করে, তিন দিনে করে, কেউ ছয় দিনে করে ইত্যাদি, মরসিয়া খানি করে, এসবগুলো বিদাত। প্রয়োজনীয় জিনিস পাঠানো বিধেয়। এক সময় শোকাহত লোকেদের বিশেষ ধরনের যেমন কালো লেবাস পরিধান করাও বিদাতে পর্যায়ভুক্ত। তার মানে এখানে প্রয়োজনীয় খাবার তো পাঠাতেই হবে, তাছাড়া উপায় নেই, ওটা আলাদা কথা। শোক সন্তপ্ত হলে পরে কি নির্দিষ্ট কোন কাপড় পরতে হবে? কোন মানুষকে নির্দিষ্ট কাপড় পরতে হয়? মহিলার স্বামী মারা গেলে। আপনি তিন দিন পর্যন্ত শোক পালন করতে পারেন, তার মানে এনে যে কালো কাপড় পরতে হবে, আপনি মাথা আঁচড়ালেন না, মানে এইভাবে পড়ে থাকলেন, যেমন তাই পড়ে থাকলেন, কোনো কিছু করতে ভালো লাগবে না সত্যি কথায়। কিন্তু ইচ্ছা করে আপনি কালো কাপড় পরবেন এমন বিধান শরীয়তে নেই। তেমনি মহিলা মারা গেলে তাকে সাদা কাপড় পরাও জরুরি না, মহিলা কি সাদা কাপড় পরবে এমনও জরুরি না। বিধবা মহিলা এমন কাপড় পরবে যাতে সেই কাপড় দেখে লোকে চক্ষু স্থির না হয়, চক্ষু আকৃষ্ট না হয়। তার মানে যদি সাদা কাপড়ও পরে এবং সেই কাপড় বুঝতে পাচ্ছেন সাদা কাপড়ও চমক আছে, আছে না নেই, তাই না? ওই যে একজন গেল দিয়ে বলছে তুমি সাদা কাপড় কেন পরে আছো, তো বলছে আমি বিধবা। বিধবা তাহলে যা সাদা কাপড় তাহলে বিধবা। হ্যাঁ, তারপরে এক জায়গায় গেছে সেখানে বিয়ে, ট্যাক্সি থেকে একটা মেয়ে নামছে সাদা সে পরে, ওরা কি বলে বিয়ের যেটা কাপড় সাদা কাপড় পরে না, বলছে হাই হাই হাই তোমার স্বামী কবে মরলো, তাই আমার স্বামী কেন মরবে, আমি তো আজকে বিয়ে করলাম, ওই তো আমার স্বামী, বুঝলে। হ্যাঁ আমি শুনলাম জানলাম সাদা কাপড় যে পরে সাচ্ছে বিধবা। না বেকুফ তা না, সাদা কাপড় পরাই বিধবার চিহ্ন না, এমনও সাদা কাপড় আছে যেগুলো চকচকে, যেগুলো দৃষ্টি আকর্ষণ করে, অতএব সেরকম সাদা কাপড়ও পরা যাবে না। এমন কাপড় পরতে হবে যাতে দৃষ্টি আকর্ষণ না হয়, মানে পরপুরুষ ওর দিকে তাকিয়ে না দেখে। আর সাধারণত সাদা মাঠা কাপড় আমাদের দেশে যেগুলো আছে লাল পেরে ওই যে, কিন্তু নিয়মিত নির্দিষ্টভাবে ওইরকম পরা মনে করা বিধাত। কালো কাপড় পরা বিধান শরীয়তে নেই। সমবেদনা প্রকাশার্থে মহিলারাও পর্দার সাথে যেতে পারে, কারণ স্বামী মারা গেলে মনে করুন মহিলাকে সান্ত্বনা দেবে, সান্ত্বনা দিয়ে পর্দার সাথে যেতে পারে। মাহরাম না হলে লাশ দেখা জরুরি নয়, যদি আপন কেউ না হয় তাহলে লাশ দেখা দেখবে কেন, লাশ লাশ দেখার কি দরকার আছে, নিজের ভাই হলো, নিজের চাচা হলো, নিজের মামা হলো আলাদা কথা, কিন্তু চাচা তো ভাই, খালা তো ভাই, মামা তো ভাই, এরকম লোকের লাশ দেখা জরুরি নয়। বরং গিয়ে সেখানে গিয়ে তার বউকে সান্ত্বনা দাও, ভাবি কিছু মনে করো না, ভাবি দুঃখ করো না, ভাবি ইত্যাদি, ভাবি কে সান্ত্বনা দেবে। পুরুষের লাশের নিকট বেগানা মহিলাদের ভিড় করা এবং মাইয়েতের আত্মীয় স্বজনের নিকট বেপর্দায় সমবেদনা প্রকাশ করতে যাওয়া হারাম। মাইয়েতের আত্মীয়রা মাহরাম হলে তাদেরকে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করবে, নচেত পর্দার সাথে রাত্রে অথবা লাশ নিয়ে পুরুষরা বের হয়ে গেলে সেই সময় গিয়ে মরা বাড়ির মহিলাদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানাবে। মৃত্যুর সংবাদ পেয়ে পুরুষদের উচিত একান্ত নিকটাত্মীয় না হলে তাদের মহিলাদেরকে মরা বাড়ি না নিয়ে যাওয়া, যেমন নিজে না গিয়ে মহিলাদেরকে পাঠানো অনুচিত, কারণ আপনি নিজে গেলে দুই ওহুদ পাহাড় সমান কমসে কম সব বা এক ওহুদ পাহাড় সমান সব আনতে পারবেন, কিন্তু মেয়ে সঙ্গে মহিলা পাঠালে বা নিয়ে গেলে বা আপনি না গিয়ে মহিলাকে পাঠালেন সামাজিকতার খাতিরে, সেক্ষেত্রে সে মহিলা পাহাড় সমান সব নিয়ে আসবে নাকি গোনাহ নিয়ে আসবে, তাতে মহিলাদেরকে পাঠানো উচিত নয় এসব ক্ষেত্রে। এবং বিবাহ বিশেষ করে ওই বাড়িতে শরী পর্দা যথেষ্ট ব্যবস্থা না থাকলে বেপর্দা হয়ে এবং মরার উপর ঝোটা কান্না কেন্দ্রে মেয়েরা মাথায় করে পাপ নিয়েই ঘর ঢুকবে। তার কারণ আমাদের বলে বিয়ে বাড়ি আর মরা বাড়ি আর হাসপাতাল সমান, হাসপাতালে গেলে পরে পর্দা করা বিশাল কঠিন, তেমনি বিয়ে বাড়িতে গেলে পর্দা বিশাল কঠিন, মরা বাড়িতেও তাই। সেই সময়ে খেয়াল করে না, আপনি বোরকা পরে খেতে যাবেন কে খাওয়াবে, মহিলা কোথায়, মহিলা সব দেখা যাবে যে হ্যাঁ পুরুষ ঢুকে পড়ছে, পুরুষ ঢুকছে কেন, তার মা আছে, তার বোন আছে, কি সবাই কি মা বোন নাকি, আর তো অন্য মেয়ে আছে, অন্য বাড়ির বউ আছে, সেখানে বেপর্দা হয় বেশিরভাগই। এই জন্য মেয়ে ছেলে পাঠানো উচিত নয়। পুরুষ গেলে জানাজা পড়ে দাফনাদি করে মরা বাড়ির উপকার করবে এবং নিজেও নেকির বোঝা নিয়ে বাড়ি ফিরবে, কিন্তু যেখানে মেয়েই মরদ সেখানে দিনের কি দরদ। যে সমাজে মেয়েই নিজে মরদ, তুমি তোমার যেতে হবে না আমি যাবো, এখানে কি করবে বেচারি, সেভাবে গো বেচারি নিজে ঘরে থাকবে, হাঁস মুরগি দেখবে, আর মহিলা যাবে মরদ সেজে মরা বাড়ি। কিছু মহিলা আছে মরা বাড়ি আসা মাত্রই মাইয়েতের পরিজনের মহিলাদের গলা ধরে এমন সুরে কান্না শুরু করে দেয় যে তাতে উপস্থিত পুরুষরাও না কেঁদে পারে না, সত্যি কথায়। এমন এমন মেয়ে আছে এমন সুরে কান্না করে যে পাশ থেকে যে শুনবে সে না কেঁদে পারবে না। আরো কিছু মহিলা আছে যারা কুমিরের কান্না কাঁদে, এই সময় কাঁদতে হয় বলে কান্নার দেখা দেখি কান্না কাঁদে, অনেকে লজ্জার খাতিরে কাঁদে, লোক দেখিয়ে কাঁদে, নাম নেওয়ার উদ্দেশ্যে কাঁদে, অথবা বদনামের ভয়ে এনিয়ে বিনিয়ে ছন্দ বানিয়ে কান্না না এলেও জোর করে কাঁদে। এমনও মহিলা আছে যে মহিলা ওই যে দুঃখের কথা বলতে গেলাম দুঃখ ভোলানির কাছে, দুঃখ ভোলানি বলে আমার দুঃখের পুকুর আছে, তো আপনি এই এক পাশাপাশি এখন আপনার আপনার আব্বা মারা গেছে আমি গেলাম দেখা করতে, এবার তো কাঁদতে হবে, কি করে কাঁদবো, তখন আমার আব্বার মরাকে স্মরণ করলাম, কি আর বলবো ভাই আমার আব্বা এরকম দুটো করে রুটি খেত, পাঁচটা করে আলুর চপ খেত, তারপরে মিষ্টি খেত, তারপরে এই করতো পানি চাইতো বাবরে এই করে, আপনি কান্না আসবে, তখন আপনি ভাববেন যে আমার আব্বার জন্য কাঁদছে, আসলে সে হচ্ছে কি জন্য কাঁদছে, তাই না, এরকম ফাঁকি দেওয়ার কান্না আছে। এক ভিখারিনী ভিক্ষা করতে গেছে এক মহিলার বাড়িতে, সে মহিলা পেঁয়াজ কাটছিল, তো গিয়ে বলছে মা গো চারটি ভিক দাও মা, তো বলছে অন্য ঘরে দেখো, অন্য ঘরে দেখো বলছে, তবুও চোখ দিকে খেয়াল করছে চোখে যেন পানি পড়ছে, তো একটু অপেক্ষা করল, তখন মেয়েটা বলছে কি হলো অন্য ঘর যাও অন্য ঘরে দেখো, তোমাকে বললাম না, বলছে ও মা আমার এই অবস্থা দেখে আমি ভাবছি তুমি কাঁদছো, তোমার চোখে পানি রয়েছে, হ্যাঁ তা আবার তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, বলছে কই কাঁদছি, বলছি তোমার চোখে পানি, বলছে আমি কাঁদছি পেঁয়াজ কাটছি বলে পেঁয়াজের ঝালে আমি চোখে পানি পড়ছে আমার, আমি তোর চোখে কাঁদছি, বুঝতে পারলেন, এই তো অবস্থা। সুতরাং শীতের সময় চোখে পানি পড়ে, তারপরে দেখবেন আগুনে যদি ভিজে ডাল দেওয়া হয় তো ভিজে ডাল পুড়ছে আর কোন দিকে পানি পড়ে, উপর দিকে পানি পড়ে, এগুলো বুঝতে হবে। সব কিছু কান্না আছে যেগুলো ঢঙ্গের কান্না, ঢঙ্গের কান্না, নিজের নিজের দুঃখ স্মরণ করে পরের দুঃখে কান্না করা, যেহেতু কাঁদতে হয় যেখানে লোক দেখানি ব্যাপার আছে লোককে দেখিয়ে কাঁদতে হয় তো পারে, কিছু মহিলার আছে যারা বিশেষ করে পাড়া গ্রামের মহিলা, শহুরে মেয়েরা তো অবশ্য অতটা মানে পটু নয়, এই পাড়া গ্রামের মহিলারা বড় পটিয়সী, এরা এই যাবে গিয়ে নিজের কথা স্মরণ করে এমন কান্না কাঁদবে মনে হবে যেন হ্যাঁ আমার জান ঠান্ডা করে দিল কেন্দ্রে, আর সত্যি এমন কান্না কাঁদবে যে অবশ্য অনেক অনেক মহিলার কান্না বোঝা যায় যে কান্নাটা নকল কান্না, নকল কান্না। তো যাই হোক, কত নিকৃষ্ট স্বভাব এই স্বভাব তা বলাই বাহুল্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন মাতমকারিনী এবং শ্রোতা মহিলাকে অভিসম্পাত করেছেন যে শুনবে তাও, আর সুতরাং মহিলাদের জন্য এমন কর্ম করা অবশ্যই বৈধ নয়, যেমন মাইয়েতের পরিজনের উচিত তাদেরকে এমন কান্নার সুযোগ না দেওয়া, হযরত ওমর মানা করেছেন তাই না, এই তোমরা কাঁদছো কেন, শয়তানকে ঘর ঢোকাচ্ছ কেন, মাতম করা যাবে না, এমনিতে কান্দতে আসবে কে বাধা দেবে, কিন্তু মাতম করবে না, শব্দ করবে না মুখে, আর মহিলা সেই সময় খেয়াল করে না যে আমার কান্নাটা কে কে শুনছে, সেখানে মাহারাম গায়ের মাহারাম সবাই থাকতে পারে তাই না, তো গায়ের মাহারামকে তুমি তোমার আওয়াজ শোনাচ্ছ, তুমি তোমার দুঃখের কণ্ঠ শোনাচ্ছ, এটা ক্ষতি হচ্ছে, মায়েতে পরিজনদের উচিত কান্দতে বাধা দেওয়া, মানা করা সত্ত্বেও যদি তারা বিরত না থাকে তবে সম্ভব হলে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া, এত বড় কঠিন হয়তো করতে পারবে না, তবু যথাসাধ্য চেষ্টা করবে যাতে সে না কাঁদে। আর আগে তো আপনারা শুনেছেন যদি আপনি আপনার বাড়ির মহিলাদেরকে ওসিয়ত করে না যান তাহলে আপনার কবরে আজাব হবে, আপনার বাড়িতে আপনার মেয়েরা কাঁদবে আর কবরে আপনার আজাব হবে, অতএব আগে থেকেই ওসিয়ত করতে হবে যে আমি মারা গেলে খবরদার মাতম করে কাঁদবে না, কাঁদবে না তা নয়, কান্না তো এমনি আসবে, মাতম করবে না, মুখে শব্দ করবে না, কোন কাফেরকে অনুরূপ সান্ত্বনা দিতে যাওয়া বৈধ নয়, আর বৈধ নয় তাদের কারো শবযাত্রায় অংশগ্রহণ করা, কারণ প্রত্যেক কাফের হল মুসলিমদের এক প্রকার শত্রু, আর শত্রুকে সান্ত্বনা বা কোনরূপ উৎসাহ প্রদান বৈধ হতে পারে না, যেমন তাদের শেষ ক্রিয়ায় আমাদের অংশগ্রহণ তাদের কোনো উপকার দেবে না, কারণ তাদের আত্মার কল্যাণার্থে দোয়া করাই আমাদের জন্য হারাম, এটা শুধু ইসলামের জন্য, তাজিয়াত কাদের জন্য, ইসলামের জন্য, সালাম কার জন্য, আহলে ইসলামের জন্য, এটা অমুসলিমদের জন্য নয়, অমুসলিমদের জন্য আসসালামু আলাইকুম বলা যাবে না, কারণ যারা আহলে ইসলাম, যাদের মধ্যে ইসলাম আছে, যে মুসলিম তাকে বলা যাবে আসসালামু আলাইকুম, যেহেতু সে মুসলিম। সালাম আর ইসলাম একই শব্দ, তাই না? একই ধাতু, সিলম, শান্তি। তো তুমি মুসলিম, তুমি শান্তিপ্রিয়, তুমি আত্মসমর্পণকারী শান্তিপ্রিয় মুসলিম, অতএব আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি হোক। আর অমুসলিম যারা, যারা ইসলামকে গ্রহণ করে না, পছন্দ করে না, তারা শান্তি কামী নয়, শান্তি চায় না, তাদের জন্য সালাম নয়, তেমনি তাজিয়াত, তাজিয়াতও তাদের জন্য নয়, যেহেতু তাজিয়াত হচ্ছে দোয়া, আর দোয়া আপনার অমুসলিমদের জন্য দোয়া করা আমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। যদি আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে কোন মুমিনের জন্য সঙ্গত নয়, কোন মুমিনের জন্য সঙ্গত নয়, কোন নবীর জন্য সঙ্গত নয় যে সে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও সে নিকটাত্মীয় হয়, যখন সে বুঝতে পারল, যখন তার কাছে স্পষ্ট হল যে সে হচ্ছে জাহান্নামবাসী, যখন আপনি জানবেন যে লোকটা মারা গেছে, সে জাহান্নামে যাবে, অতএব তার জন্য ক্ষমা প্রার্থনা করা আপনার উচিত হবে না। তার জন্য বিলাত পড়া, তার জন্য দোয়া করা, চাহে আপনাকে পয়সা দেওয়া হোক, পয়সা দিয়ে দোয়া করানো হয়, তাই না? ডেকে নিয়ে গিয়ে হাজার টাকা দিয়ে দিব, হ্যাঁ মামা আব্বার জন্য দোয়া করেন, তখন আপনি কি করবেন? আর দোয়া মানে তো বুঝতে পারছেন, দুই হাত তুলে, দুই হাত তুলে সবাই সভাতে গিয়ে আপনার দোয়া করতে হবে, কিংবা কোরআন খারি করার জন্য ডাকা হল, জর্দা পোলাও করে, হ্যাঁ বিরিয়ানি করে, আর যদি হারমার মতো খিচুড়ি হয় তো যেতেই হবে, হ্যাঁ সেখানে গিয়ে খিচুড়ি খাবো আর কোরআন খানি করব, কোরআন খানি করে যা খাওয়া দাওয়া হবে, তারপরে তো আছে কাপড় চোপড়, টাকা পয়সা, তখন আর করতে দ্বিধা থাকবে না। যদি এরকম অবস্থা হয়, খবরদার না, পক্ষান্তরে তারা যদি আমাদের বিপদের সময় আমাদেরকে সান্ত্বনা দিতে আসে, তাহলে তা গ্রহণ করতে পারি। অমুসলিম যদি সান্ত্বনা দিতে আসে, গ্রহণ করতে পারি, বিনিময়ে তাদের জন্য হিদায়ত প্রাপ্তি দোয়া করতে পারি। হিদায়ত প্রাপ্তি কোন অমুসলিমকে কিসের দোয়া করতে হবে? আল্লাহ যেন হিদায়ত করুন, এই দোয়া করা যাবে। বাকি থাকলো একটা কথা হুজুর, যে আপনি আপনি জানেন যে অমুক মারা গেছে, তার জন্য জানাজা পড়া, তার জন্য দোয়া করা জায়েজ নয়, কিন্তু সে এমন আত্মীয় অথবা এমন লোক যে যদি না যাই তাহলে তাহলে বদনাম তো হবেই, রাগ হবে, আপনার চাকরিও চলে যেতে পারে, হ্যাঁ আপনার অবস্থান মানে চলে যেতে পারে, আপনার মর্যাদা ক্ষুণ্ণ, তাহলে কি করবেন? বাধ্য হলে আপনি যেতে পারবেন, কিন্তু আপনাকে দোয়া করার জন্য কেউ বাধ্য করতে পারবে না, তাই না? আপনি এখানে ঠকানির কাজ করতে পারেন, তাই না? মুখ হেলাবেন কিন্তু দোয়া করবেন না, তাই না? এমন অনেকেই করে, যায় কিন্তু দোয়া করে না, কারণ জানে যে দোয়ার উপযুক্ত নয়। আল্লাহ তাআলা মানা করেছে, দোয়া করবে কেন? সেই ক্ষেত্রে লোক দেখানি বলে, এটা লোক দেখানি তাহলে শিরিক হবে না? শিরিক হবে, কিন্তু বাধ্য, মানে এমন জানাজা যে যেখানে যেতে সে বাধ্য, না গেলে সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, সামাজিক সমস্যা আছে, রাজনৈতিক সমস্যা আছে, তাই না? সেই ক্ষেত্রে হাতি কা দাঁত, ওই যে এক দেখানে কা এক খানে কা, এটা ভালো নয়, কিন্তু বাধ্য হয়ে কি করবেন আপনি? সেই ক্ষেত্রে তবু আপনি দোয়া করবেন না, আল্লাহর এই সীমা লঙ্ঘন করবেন না, যেহেতু আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোন মুশরিকের জন্য, মুনাফিকের জন্য, নাস্তিকের জন্য, কাফেরের জন্য দোয়া করা হারাম, কোন মুমিনের জন্য সঙ্গত নয়, কোন মুসলিমের জন্য সঙ্গত নয় যে মুনাফিকের জন্য দোয়া করবে। অবশ্য মুনাফিক বটে কি না এটা জানা মুশকিল, যদি আপনি শিওর হন, অথবা কাফের বটে কি না এটা আপনার জানা মুশকিল, জানতে হবে যে শিওর শিওর সে কাফের কি না। তবে হ্যাঁ, আপনি যদি না অজান্তে গিয়ে দোয়া করেন, আল্লাহ মাফ করবেন। আপনি জানেন না যে লোকটা বেনামাজি ছিল, জানেন না যে লোকটা আসলে নাস্তিক ছিল কি মুনাফিক ছিল, সেই ক্ষেত্রে আপনি জানাজায় সামিল হয়ে গেলেন, যে আমরা পড়ছি এই জামা মসজিদে জানাজা আসছে, হারাম হারামে দুই হারামে নামাজ পড়া হয়ে সালাম ফেরা হয়ে গেল, আসসালাতু আলা রাহিমাকুমুল্লাহ বলছে, আমরা খাড়া হয়ে যাচ্ছি, তাদের মধ্যে কে কে তৌহিদবাদী, না নামাজি না বেনামাজি, আপনি জিজ্ঞেস করবেন, কাকে জিজ্ঞেস করবেন? সেই ক্ষেত্রে আপনার কোনো উপায় নেই, আপনি বলেন, আপনি দোয়া করেন আমভাবে, আল্লাহ তাআলা কবুল করবেন না করবেন আল্লাহর ব্যাপার, কিন্তু আপনি যেহেতু জানেন না মুসলিমের প্রতি সুধারণা করে আপনি দোয়াটা করে দেন। দোয়া করলেন আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াফি, শুধু এই ভিত্তিতে যে এটা তৌহিদ। আরেকটা যে আগে বলেছিলাম কোন সময়ে জানাজা পড়ার সময় যদি আপনার সন্দেহ হয় যে নামাজি না, তাহলে আপনি শর্ত লাগাতে পারেন যে আল্লাহ আমি দোয়া করছি যদি, যেহেতু তুমি দোয়া করতে নিষেধ করেছ কাফেরের জন্য, তা আমি দোয়া করছি যদি এ মুমিন হয়, যদি এ তৌহিদবাদী হয় তাহলে ওকে ক্ষমা করে দাও, এইরকম শর্ত লাগিয়ে আপনি দোয়া করতে পারেন। যদি বলেন যে আমার আমার হুজুর আমি যদি জানাজা না পড়ি তো তো আমার মসজিদের চাকরিটাই চলে যাবে, হয় না হয় না, আমি এখন গ্রামের মাতব্বর মোরল আর আমার বাবা মারা গেল বেনামাজি, আপনি যদি আমার মসজিদে ইমাম আছেন, আমি মসজিদে চালাচ্ছি বেতন দিচ্ছি সবকিছু করছি, আর আপনি যদি আমার বাবার জানাজা না পড়েন তাহলে আমাকে শেষ পেটে ছুরি মারবে। আমরা অবশ্য বলি যে পেটে ছুরি মারা ভালো তবুও দোয়া করা ভালো না, তখন বলবে হ্যাঁ তুমি তো এখন আরবে আছো, হ্যাঁ পেট্রো ডলার পাচ্ছ, তুমি বলবে কিন্তু আমাদের সাজবে আমরা কি খাবো, তাহলে খাও হারাম খাওয়া, শুয়োর খাওয়া চলে তাই না, শুয়োর খাওয়া চলে না চলে না, যখন চলে তখন যদি খাও সমস্যা নেই, কিন্তু শুয়ের সময় চলবে না সেই সময় যদি খাও তাহলে খবর আছে। আর এই তো হুজুরকে জবাব দিতে হবে না, জবাব দিতে হবে কোথায়, তোমার কাছে যদি জবাব থাকে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো জবাব থাকে তাহলে তুমি চাকরি রাখার জন্য যা মন তাই করতে পারো, মিলাদ পড়তে তুমি জানছো মিলাদ পড়া বিদাত তাও তুমি করছো। এখানে আজকে কোথায় একটা খবর দেখলাম বলছে মিলাদ বা কেয়াম এসবগুলো করা চলে কিন্তু সুন্নিয়াত বা দিন নয়, সুন্নিয়াত মানে সুন্নত নয় বা দিন নয়। বলছে সুন্নত আমরা জানি সুন্নত তিন প্রকার, নবীর সুন্নত, সাহাবীর সুন্নত আর উম্মতের সুন্নত। এই উম্মতের সুন্নত কোথেকে বলে আল্লাহ জানে, আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন মিন বাদি। হ্যাঁ ডাল বার করেছে কি করার জন্য, প্রমাণ করার জন্য, মানে এটাকে চালু করার জন্য। বলছে সাহাবী নবীর সুন্নত যেমন সুন্নত, সাহাবীর সুন্নত যেমন সুন্নত, উম্মতের সুন্নত, উম্মতটাকে উম্মতটাকে ওর বাপ দাদারা ওর আলেমরা এবারে ওরা করছে মিলাদ, অতএব মিলাদটা করা সুন্নত। হ্যাঁ বলছে উম্মতের সুন্নত, হায় হায় হায় হায়, নিজেদের মন গড়া যদি উম্মতের সুন্নতকে সুন্নত মনে করা দেয় হয় তো বিদাত বলতে কিছু থাকবে, তো সবই তো সুন্নত হয়ে যাবে, কেউ না কেউ নতুন করে চালু করলে সেটা সুন্নত হয়ে যাবে তাই না, যে কেউ চালু করে তাহলে সে উম্মত হয়ে উন্নতি হয়ে গেল। এখন যদি বলে ইজমা তাও হয়, ইজমা তো হবেই না, ইজমা কোথায়, সারা বিশ্বের মুসলমান না কেউ বলছে মিলাদ পড়া যায়, নিজেরাই বলছে মিলাদ পড়া সুন্নত নয়, দিন নয়, নবীর সুন্নত নয়, সাহাবীর সুন্নত নয়, তবে উম্মতের সুন্নত, হায় হায় এটা কোথেকে এলো। তাহলে উম্মতের সুন্নত যদি সুন্নত হয় তো উম্মত কাকে বলে, তোমার বাবা যদি উম্মতি হয়, তোমার আলেম ওলামা যদি উম্মতি হয়, তা আমাদের আলেম ওলামা উম্মতি, হ্যাঁ ওনারও আলেম ওলামা উম্মতি, সবাই যদি একটা করে বিদাত রচনা করে বলি উম্মতের সুন্নত, তাহলে বিদাত বলে কিছু থাকবে, সব তো সুন্নত হয়ে যাবে, সবই সুন্নত হয়ে যাবে। ওই যে নিজেকে বাঁচার জন্য একটা ঢাল তৈরি করা, যেমন বিদাতকে দুই ভাগে ভাগ করেছে, মানে ছাড়বো না ওটাকে, হালাল করবো যেমন করি হোক। ওই যে একটা একটা গল্প আছে না, এক বুড়ি গরু হারিয়ে গেছে, বুঝতে পারছেন, গরু হয়ে বাজারে খুঁজে কোথাও পেল না, শেষকালে সন্ধ্যাবেলায় দোয়া করছে ইয়াল্লাহ মেরি গায় জিসকো মিলে মিলে মাগার মোল্লাজি কো না মিলে, বুড়ি এই দোয়া কেন করছিস, আমার গায়ে যেভাবে পা যেন কোনো মোল্লাতে না পায়, বুঝতে পারছেন। কেউ হয়তো বলবে হুজুর নিজে নিজের বদনাম নিজে করছে, না কিছু বদনাম প্রত্যেক কুলেই কুলাঙ্গার আছে, তেমনি হুজুরদের মধ্যেও নিশ্চয়ই এরকম আছে, বুড়ি দোয়া করছে আমার গায়ে যে পাবে পাক যেন কোনো মোল্লাতে না পায়, জিজ্ঞেস করছে তুমি এরকম দোয়া কেন করছো, বলছে অন্য কেউ পেলে আমার গায়ে আমি ফিরে পাব, কিন্তু কোন মোল্লা পেলে ফতোয়া দে কার হালাল কার লে গা, বুঝতে পারছেন, ফতোয়া দিয়ে খেয়ে নেবে তাই না। গোস্ত এলো তো গোস্ত খাচ্ছে, খেতে খেতে বলছে কোথাকার গোস্ত, বলছে একটা মুরগি ধরে নিলাম, কাদের মুরগি জানি না, ও হারাম, কার বিনা অনুমতিতে মুরগি জয় করেছে, হারাম, ঠিক আছে বলছে সরবাটা খান, আচ্ছা সরবাটা দাও সমস্যা নেই, সরবা তুলতে যাচ্ছে তো গোস্ত চলে আসছে, তো যারে জো আসছে আতা হে আনে দো, বুঝতে পারছেন, আছে এরকম লোকও আছে। তো জিনিসটাকে হালাল করার জন্য আপনি করছেন, আপনি বলবেন মিলাদ পড়া বিদাত। হ্যাঁ বিদাত বটে, তবে বিদাতে হাসানা, হাসানাটা করলে কি হবে? হ্যাঁ তখন ভালো, হ্যাঁ খারাপ বটে তবে ভালো খারাপ, ভালো খারাপ বটে তবে ভালো, কথা হলো পরস্পর বিরোধী কথা না? অথচ আল্লাহ নবী বলছেন করল বিদাত দলাল, প্রত্যেক বিদাতই হচ্ছে ভ্রষ্টতা। এখন তুমি ভালো বিদাত করতে থেকে নিয়ে এলে, যেহেতু আমি খাবো বলি, আমাকে খেতে হয় বলি, ওই যে বিড়ি সিগারেট খাওয়া বলে মাকরু, কেন আমাকে জর্দা খেতে হবে? আমি গুলমাজি, আচ্ছা আমি যদি ওইটাকে হারাম বলি তো লোকে আমাকে এটাও হারাম বলবে। সুতরাং ফাঁক রেখে হুজুররা ফতোয়া দেয়, আল্লাহুল মুস্তাআন। সুতরাং বুঝতে পারছি কি, যে যদি এই শ্রেণীর কোন পাল্লায় পড়েন তো খবরদার, নিজের অন্তরকে পরিষ্কার করে যদি সে তৌহিদবাদী হয় তার জন্য দোয়া করবেন, আর যদি বাধ্য হন, বললাম যদি বাধ্যই হন, যদি সত্যিই বাধ্য হন তাহলে বললাম যে কমসে কম আল্লাহর সাথে আপনি মানে আমানতের খেয়ানত করবেন না, যে যার জন্য দোয়া করা জায়েজ নয় তার জন্য দোয়া করবেন এমন হতে পারে না। কোন মুমিন কোন মুশরিকের জন্য, মুনাফিকের জন্য, কাফেরের জন্য, নাস্তিকের জন্য দোয়া করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين